আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহ ফালা মুযিল্লা লাহ ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়া লাহ। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا ان الله امر المؤمنين بما امر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر اساس اكبر ويمد يديه ويقول يا ربي يا ربي مطعم حرام مشرب حرام وملبس حرام وغذي بالحرام اما يستجب الله। আন্নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من الشبهات استبر لدينه وعرضه ومن اتقى في الشبهات وقف الحرام كالراعي يرى حلال هما يشك يرتا فيه على অন্য লিকুল্লে মালিকিন হেমা ও হেমাল্লাহে মাহারে মহু আলা ওয়াইন্য ফিল জাসাদ মুজগা এজা সালহত সালহল জাসদ কুল্লহু ও এজা ফাসাদত ফাসাদল জাসদ কুল্লহু আলা ওয়াহি আল কাল। রাহুল বুখারী মুসলিম। আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা নাস জামানুন লাই ওয়ালিন নাস মা খাজা মিনহু আমিন আল হালাল আমিন আল হারাম। রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কর্মী সম্মেলনে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় বৈধ রুজি। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈধ রুজি, যা মানুষের ইবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করে, যা মানুষের জন্য অতীব জটিল ও কঠিন। মানুষ দুইটি জিনিসের কারণে বিপদে পড়ে, তার একটি হচ্ছে রুজি আর একটি হচ্ছে নারী। নারীর পিছনে চলে মানুষ বিপদে পড়ে, রুজির পিছনে চলে মানুষ বিপদে পড়ে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন মানুষ করো না ফাকরান মুফসেদান, যে এমন দরিদ্র হয়ে যাব যাতে আমার ঈমান নষ্ট হবে। আবার তো তিনি একথা বলেছেন, এমন অর্থ সম্পদ দিও না যাতে আমি সীমা লঙ্ঘন করব। দুটাই মানুষের ঈমানের জন্য বিপজ্জনক। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ রুজি সম্পর্কে অনেক বলেছেন। আল্লাহ তাআলা বলেন নবী রাসূলগণকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে পৃথিবীর নবী রাসূল, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। আল্লাহ তাআলা নবীগণকে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। তিনি বলেছেন যে সৎ আমল করুন, সৎ আমল ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হবে না। যখন মানুষের কথা ও কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে, তখনই মানুষের কথা ও কর্ম কবুল হবে, অন্যথায় তা বাতিল হবে। আমরা যারা দিনের কাজ করছি, আমাদের জন্য বিশেষ সতর্কবাণী। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জোরালো যোদ্ধাকে বললেন, ও জাহান্নামী। তখন সাহাবীগণ খুব চিন্তিত হলেন এবং অহন্যা হয়ে লেগে পড়লেন তার পিছনে কেন তিনি তাকে জাহান্নামী বললেন? তিনি একজন রাসূলের সাথী, তিনি একজন মুসলিম যোদ্ধা, তিনি একজন বড় যোদ্ধা, তিনি যুদ্ধ করে চলেছেন, সাহাবীগণ লক্ষ্য করছেন সেই কথা কখন, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক পর্যায়ে তার অঙ্গ প্রত্যঙ্গ যোদ্ধাদের হাতে কেটে গেল, তিনি শরীরের নিজের ব্যথা সহ্য করতে না পেরে তরবারিটা উল্টা করে ধরে আত্মহত্যা করলেন যুদ্ধের মাঠে। সাহাবীগণ ছুটে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাসূল আপনি যা বলেছেন ঠিক, লোকটি আত্মহত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ুদ্দিন আবির রাজুলিল ফাজির, অনেক সময় বদ ফাজের মানুষ দিয়েও আল্লাহ দিনের সহযোগিতা নিয়ে থাকেন, অনেক সময় বদ ফাজের মানুষও ধর্মের কাজ করতে পারে। বুখারী মুসলিম। আমরা সতর্ক সাবধান থাকব, আমাদের রুজির বিষয়টি যেন এমনটা না হয়, আর আমাদের আমল যেন সৎ হয় যা আল্লাহ তাআলা নবী রাসূলকে আদেশ করেছেন। তিনি সাধারণ মোমিনকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা মোমিন পুরুষ নারী, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রুজি দিয়েছি তার মধ্যে যেটা বৈধ সেটা খাও। অসংখ্য রুজি আছে পৃথিবীতে, অনেক সময় বৈধ কিন্তু আপনার জন্য অবৈধ, অনেক সময় বৈধ সময়ের পর্যায়ে অবৈধ। প্রাণীটা গরু হালাল কিন্তু মারা গেছে, হারাম, প্রাণী হারাম। আমি যে তোমাদের রুজি দিয়েছি তার মধ্যে যেটা বৈধ সেখান থেকে তোমরা খাও। আল্লাহ তাআলা সাধারণ পুরুষ মুমিন ও নারীকে আদেশ করলেন। আল্লাহ তাআলা সাধারণ জনগণকে বলেন, ইয়ে আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ, তোমরা জমিন হতে উৎপাদিত বৈধ রুজি খাও। আল্লাহ তাআলা প্রথমে নবী রাসূলগণকে আদেশ করলেন, পরে মুমিন পুরুষ নারীকে আদেশ করলেন, পরে সারা পৃথিবীর সকল মানুষকে আদেশ করলেন যে তোমরা জমিন হতে উৎপাদিত বৈধ রুজি ভক্ষণ করো, যা একান্ত জরুরি, যা আল্লাহ তাআলার আদেশ। বিষয়টির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে এইভাবে বলেন, তিনি বলেন, নুবান ইবনে বাশিরের বিবরণ, নুবান ইবনে বাশির বিবরণ দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, রুজি রয়েছে। লায়লা মোহন্না কাসির মিনান নাস, যা বহু মানুষই জানে না, যার সমাধা মানুষের জানা নেই। তাহলে বিষয়টি জটিল হয়ে গেল। প্রথম বাক্য ছিল স্পষ্ট হালাল, পরের বাক্য ছিল স্পষ্ট হারাম, পরের বাক্যে আসলো যে এই দুইটার মাঝে অনেক রুজি আছে, লায়লা মোহন্না কাসির মিনান নাস, যা বহু মানুষই জানে না। এই কথা বলার পরে তিনি বলছেন, ফমা নিত্যা কামিনা সুভাব ইস্তাবরাইলে দিনে অরিজেহি, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে মুক্ত করে নিল, তার দিন পূর্ণ হয়ে গেল, তার দিন সুন্দর হয়ে গেল। যে সন্দেহ থেকে বেঁচে গেল, তাহলে হালাল এবং হারামের মধ্যে যেটা আছে সেটা হলো অস্পষ্ট সন্দেহ। এটার ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত করে পরের বাক্যে বললেন, মান ওয়াকাফি সুবহাতে ওয়াকাফিল হারামে, যেই অস্পষ্টের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আমার আপনার ইবাদত কুলাবে না বিচারের মাঠে যদি অস্পষ্টতা কিছু থেকে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বললেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস আছে এই চারটি জিনিস যদি মানুষের মাঝে থাকে তাহলে তার সব কিছু আছে, তার ইহকাল আছে, তার পরকাল আছে। যদি এই চারটি জিনিস হারিয়ে যায় তাহলে তার কিছুই নেই। আর যদি এই চারটি জিনিস থাকে, পৃথিবীর আর কোনো কিছুই না থাকে, তাহলেও পারোয়া নেই, সে জান্নাতে যাবেই। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। খুব কঠিন, দায়িত্বশীল, সাবধান থাকুন। যেই টাকা জনগণ দিয়েছে হুবাহু ওই টাকায় হস্তান্তর করতে হবে। আমি বলি না ওই টাকা যদি পরিবর্তন করি তাহলে কি ফেঁসে যাব, তা আমি বলি না, তবে হুবাহু ওইটা হস্তান্তর করেন এটাই উচিত। হিফজ আমানাতিন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, জাহান্নাম থেকে মুক্তি আছে তার, সে বিত্তশালী, সে সব কিছু আছে তার। এক নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকার আমানত সবচেয়ে জটিল। পরীক্ষা করবেন আমাকে, কিছু টাকা দিয়ে দেখেন আব্দুর রাজ্জাক সাহেব কত বড় হুজুর। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, তার একটা হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। বিচারের মাঠে বিচার হবে, সেই দিন মুমিন ভালো মন্দ বোঝা যাবে, রোজ নয়, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে অসিংওয়ালা ছাগলকে আল্লাহ সিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালাহু আরাজা ফি দুনিয়া, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কারো সম্মানের হানি করে থাকো, কথা প্রসঙ্গে কষ্ট দিয়ে থাকো, তাহলে আজকেই তার কাছে ক্ষমা নিয়ে নাও। যেদিন তোমার টাকাও থাকবে না, হাত ধরে ক্ষমাও হবে না, সেদিন তুমি বিপদে পড়ে যাওয়া, সেদিনের পূর্বেই তুমি সতর্ক হয়ে যাও। দুই, সিদক হাদিসিন, সত্য কথা আছে যার, সব কিছু আছে তার, মিথ্যে কথা আছে যার, ধ্বংস আছে তার। তিন, হুসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। চার, ইফফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। এই বাক্যটিকে সামনে রেখে হাদিসটি বলছি, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। মনে থাকবে কি, এমনিতেই উপদেশ বইয়ে দেওয়া আছে সত্য মিথ্যার আলোচনায়, আর এমনিতেই বহু জায়গায় বক্তব্যের নোটে আছে, এখনো নোট করে নেন। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসন খালিকাতিন, ভালো চরিত্র। চার, ইফফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা লিকুল্লি মালিকিন হিমা ও হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান, মনে রেখো, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে। ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়। এই কথা বলার পরে তিনি বলছেন, আলা অন্য লেকুল্লে মালিকিন হেমা হেমাল্লাহে মাহারে মহু। প্রত্যেকটা বাদশার সীমারেখা আছে, আর বাদশার সীমারেখা হচ্ছে তার দেশের শেষ প্রান্ত। আলা অন্য ফিল জাসাদে মজগা, মনে রেখো, সাবধান, মানুষের শরীরে একটি অংশ রয়েছে, এজা ফাসাদাত এজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, ওই অংশ যখন ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল, ওই অংশ যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা মানুষটাই খারাপ। মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। অন্তরের উনিশ বিশেই সব কিছু ঘটে থাকে। বললাম যে বক্তব্য শুনলে পরিবারকে দেখতে হবে, নাহলে তার বক্তব্য শোনা যাবে না। বললাম বক্তব্য শুনলে প্যান্টটা কোথায় আছে দেখতে হবে। বললাম বক্তব্য শুনলে দেখতে হবে দাড়ির অবস্থা। বক্তব্য শেষ হলে আর একজন বক্তা দাঁড়িয়ে বলছেন, পূর্বের বক্তার বক্তৃতার ব্যাপারে আমার কিছু বলার আছে। মধ্যে থেকে দাঁড়িয়ে বললো, জনাব চুপ থাকুন, পারলে কোরআন হাদিসের বক্তব্য দেন, নইলে কেটে পড়েন। সম্মানিত উপস্থিতি, দিনের কাজ করতে হবে আত্মবিশ্বাস নিয়ে। আত্মবিশ্বাসে দুর্বলতা থাকলে আপনি সফল হতে পারবেন না। অতএব আমরা করবি আত্মবিশ্বাস নিয়ে আগে বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের এক বাক্যে বলেছেন যে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই রাখালের মতো, এরা হালাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু চড়ালে কোন সময় গরু ধানে মুখ দিতে পারে, অতএব আইলে গরু চড়ায়ও না, যেখানে সন্দেহ আছে সেখানে যায় না, সন্দেহতেই যায় না, রুজি কিভাবে হবে চিন্তার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষের রুজি মানুষকে খুঁজে, কামাই এতল বল মৌত, যেমন ভাবে মরণ মানুষকে খুঁজে। কোনো মানুষ মরেনি, মরণ তাকে খুঁজে পায়নি, এটা ঘটেছে কি? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে, খুঁজবেই। মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস, সেদিন আমার জন্য যে রুজি বরাদ্দ হয়েছে সেই রুজি আমি পাবই। জোর করে রুজি উপার্জন করা যায় না, আপনারা তার জাজল্য প্রমাণ। যে ঢাকা শহরে কতগুলো ভোদাই মানুষ কোটি কোটি টাকার মালিক, আর তার অধীনে আছে কর্মচারী কত যে মাস্টার ডিগ্রি পাস, অবাক হতে হয়। ওরকম ভোদাই মানুষের মানে তার সিগনেচারের জ্ঞান নেই, অথচ তার তার টাকার হিসাব নেই। তাহলে বুদ্ধি দিয়ে টাকা রুজি ইনকাম হয় না, তাকদীর দিয়ে ইনকাম হয়, যা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়েছে, যা মায়ের পেটে তিন চল্লিশ চার মাসে গিয়ে লিখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না কোনো পথ নেই, বৈধ রুজি ছাড়া বিচার মাঠে টিকার কোনো পথ নেই। তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না, হজ দিয়ে টিকা যাবে না, বক্তৃতা দিয়ে টিকা যাবে না, কর্মকাণ্ড দিয়ে টিকা যাবে না, কোনো কিছু দিয়ে বিচার মাঠে টিকা যাবে না, কর্মী দিয়ে সংগঠন দিয়ে টিকা যাবে না, রুজি বৈধ না হলে, উপার্জন বৈধ না হলে, কোনো কিছু দিয়ে কোনো আলেম কোনো জালেম কোনো কর্মী টিকতে পারবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয় আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে খাওয়ার জন্য ওটাই আদেশ করেছেন, নবী রাসূলকে যেটা আদেশ করেছেন। রুজি নবী রাসূলের যা, মুমিন পুরুষ নারীর তাই। রুজি নবী রাসূলের যা, মুমিন পুরুষ নারীর তাই। অতএব রুজি মুখে দেওয়ার আগে বিবেচনা করতে হবে। দুঃখিত, আমরা চেষ্টা করলে কুলিয়ে উঠতে পারি না। আমাদেরকে অনেকেই বলেন, আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যান, মানুষকে জিজ্ঞাসা করেন কি তাদের রুজি কেমন? আমরা খুঁটে খুঁটে তার হারাম বিষয়টা জিজ্ঞাসা করি না, তবে প্রাণপণে চেষ্টা করি। যারা দাওয়াত নেয় তাদেরকেও বলি, বিশেষ করে একথাও বলে থাকি, বেনামাজির বাড়িতে খাচ্ছেন খান, যাদের রুজি হারাম আছে সুদ ঘুষ খায়, ওদের বাড়িতে খায়েন না, ওদের রুজি খাওয়া যাবে না, ওটা হারাম। হিন্দুর টাকা দিয়ে মসজিদ হবে এ কথা ঠিক, হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ হবে না এ কথা ঠিক, তাহাজ্জুদ পড়লেও হবে না। নবী রাসূলের যেটা আদেশ সাধারণ পুরুষ নারীরও সেটা আদেশ। এই কথা বলার পরে সুম্মা জাকারা রাজলা একটি লোকের আলোচনা আল্লাহ রাসূল করলেন, ইতুলি সাফারা, যে লম্বা সফরে রয়েছে, কয়েকদিনের সফরে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথায় চিরণি করেনি, বিপদে পড়েছে, ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে প্রথম দুইটি ওই জামরার পাশে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রায় 42টি হাদিস রয়েছে। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করা উচিত। তবে বিদাতি স্থানগুলি থেকে সাবধান থাকবেন, যেমন সলাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এসব বিষয়গুলি থেকে সাবধান থাকবেন। তিনি বলেন, লোকটি বিদেশে আছে, বিপদে পড়েছে, চুলগুলি এলোমেলো আছে, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃখিত, মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, সে যত বড়ই বিপদে থাক না কেন, বিপদে পড়ে দোয়া কবুল হবে না। অনেক সময় দোয়া কবুল হয় না পরীক্ষার জন্য, ভুলে গেলেন ওই যে সেই কথা বলল আবু জাহাল, এই কে আছে? মোহাম্মদ যখন সিজদে যাবে তখন উটের ভুঁড়ি চাপিয়ে দিবে, এই যে আমি। বলে ওই যে উটের ভুঁড়ি নিয়ে আস, মোহাম্মদ সিজদে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও উটের ভুঁড়িটা নিয়ে সে চাপিয়ে দিল, অট্ট হাসি দিচ্ছে, একজন আর একজনের গায়ে হিলে পড়ে। কে যেন বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, ভুঁড়ি সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল মাথা উঠিয়ে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো। এই বিপদে পড়ে তিনি দোয়া কবুল করেছিলেন, সেটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। ওইখানে বলেছি আপনাকে এই কথা, দোয়া করেন কবুল হচ্ছে না বলে নিরাশা হবেন না। আবার এই দিকে যদি থাকে হারাম রুজি, যদি সন্দেহে থাকে, রুজি উপার্জন করতে হবে না। ভুলে গেলেন, শতবার বলেছি, বাপের জমি দেরি আছে বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই নাই দিন মজুরি করে খান, যদি দিন মজুরি করে না খেতে পারি তাহলে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত হবে, সন্দেহযুক্ত টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বিক্রি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, শ্বশুরের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চূড়ান্ত। সন্দেহের কোনো সুযোগ নেই, আমরা কোনো অস্পষ্টতা রেখে বিবরণ দেওয়ার চেষ্টা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতি আলান নাসে জামানুন লাই ওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, অচিরেই মানুষের উপরে এমন একটি সময় চলে আসছে, মানুষ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না এই পয়সা বৈধ না অবৈধ। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ দেখো তোমাদের সামনে এইভাবে পৃথিবী তুলে ধরা হচ্ছে, দেখবে পৃথিবী শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি। এই দেখো আল্লাহ রাসূল বলছেন, শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি। আমি আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় করি না, আমার উম্মত এই পয়সার পিছনে পড়ে যাবে, পৃথিবী তাকে ধ্বংস করে দেবে, প্রযুক্তি তাকে ধ্বংস করবে, এই ভয় করি। হুজুর বলছেন 100% হালাল জিজিএন, হুজুর বলেন এই কথা? হুজুর বলেন ডেস্টিনি বৈধ, আমি বলছি ডেস্টিনি হারাম। তখন বলছে আব্দুর রাজাক সাহেব, কোর্টে এসেছি, বৃদ্ধ কেস করবো, এই জন্য করে দেখা করবেন। দিনেশপুরে ডেস্টিনির বিরুদ্ধে বলবেন না, পা কেটে নেব। আমি বললাম কাটার পরে, কোনোদিন পিছা হটা লাগেনি, ভবিষ্যতে লাগবে এটা বিশ্বাস করি না ইনশাআল্লাহ। ওইটা আমার মাথাতেই নাই, ওটা আমি হিসেবই করি না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লাল্লাহ আমিন নাবাতা মিনাস সাহাতে কানাতিন আওরা আলা বিহি, ওই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট, যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়। সর্ববিষয়ে বৈধ উপার্জন করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে মহতরম আমিরে জামাতের পরামর্শ নিয়ে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি ক্ষমতার অধিকারী। আমরা সাধারণ মানুষ তোমার ক্ষমতার আশাধারী হয়ে, তোমার রহমতের বিশেষ আশাধারী হয়ে আমরা বলছি তুমি আমাদের আন্তরিক আবেদন কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো, আমাদের যেটুকু দুর্বলতা আছে সেটুকু তুমি দূর করে দাও। আমরা সত্য সত্যই তোমাকে সন্তুষ্ট করে দিনই কিছু কাজ করতে চাচ্ছি, তুমি কবুল করো। মানুষ হিসেবে যতটুকু দুর্বলতা আছে সেটুকু তুমি সরিয়ে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের হালাল রুজির উপরে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।